জীবনের দুর্বার গতিকে অব্যাহত রাখতে চাই আলো, রাশি রাশি আলো, যে আলো এ পথ দেখাতে পারে জান্নাতের পথ। কোথায় পাবে সে আলো? জবালে নূরের সেই নির্জন হেরা গুহা থেকে বিচ্ছুরিত অভ্রান্ত সত্যের আলোই দেখাতে পারে সে পথ। আলহেরার আলো কোথাওটা পড়িল ধরাই, নিখিল ভুবন আলোকিত আলোকি সারাই। আলহেরার আলো কোথাওটা পড়িল ধরাই, নিখিল ভুবন আলোকিত আলোকি সারাই। ধ্যানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই হাঁটি হাঁটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়াই। আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা, চমকে ওঠে আলহেরা তোমকে চমকে ওঠে আলহেরায়া তোমকে গায়বে সালাম হায়া শঙ্কে। সামনে দেখে সেই সে লোক ভয় পায়ে আত্মালো, সামনে দেখে সেই সে লোক ভয় পায়ে আত্মালো, বলে মোহাম্মদ তুমি পড়ো পড়ো আল্লাহ নামে তুমি পড়ো। আলহেরার আলোক ছটা পড়িল ধরাই, নিখিল ভুবন আলোকিত আলোকি সারাই। ধ্যানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই হাঁটি হাঁটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়াই। আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা, সেই হতে শুরু হয় জ্ঞান প্রভা, সৃষ্টি করে রাসূলের ধৈর্য সভা। সেই হতে শুরু হয় জ্ঞান প্রভা, সৃষ্টি করে রাসূলের ধৈর্য সভা। বিশ্ববাসী রহির জ্ঞান পূর্ণ আছে আল কোরআন, বিশ্ববাসী রহির জ্ঞান পূর্ণ আছে আল কোরআন, এর আলোকে তুমি জীবন গড়ো গড়ো আল্লাহ নামে জীবন গড়ো। আলহেরার আলোক ছটা পড়িল ধরাই, নিখিল ভুবন আলোকিত আলোকি সারাই। ধ্যানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই হাঁটি হাঁটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়াই। আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আল কুরআন আল হাদিসের অনুসারী করছে তারা যথা তথা তাবেদারি। আহলে হাদিস আন্দোলন মানে না কারো আসফলন, আহলে হাদিস আন্দোলন মানে না কারো আসফলন, আলহেরার সঙ্গীত নিয়ে লড়ো কুরআন সুন্নাহ আলোকে দেশ গড়ো। আলহেরার আলোক ছটা পড়িল ধরাই, নিখিল ভুবন আলোকিত আলোকি সারাই। ধ্যানের স্বর্গ আলহেরা, জ্ঞানের স্বর্গ আলহেরা, আলহেরা তোমার চাই হাঁটি হাঁটি পায়ে পায়ে খুঁজিয়া বেড়াই। আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা আলহেরা